বেদার থেকে বাঁচার উপায়। আমি তো বেশিরভাগ সময় বেদার্তের উপরে আলোচনা করি। গত বছর জামিয়া সালাফিয়ার এই প্রোগ্রামে আমরা বেদার্তের উপরে আলোচনা করেছি, আবার জামিয়া সালাফিয়া রাজশাহীতে বেদার্তের উপরে আলোচনা করেছি। আজকে হলো বেদার থেকে আমরা বাঁচব কিভাবে, বেদার থেকে আমাদের বাঁচা দরকার, দরকার আছে কি নেই, নাকি বেদার্তের সাথে আমরা আপোষ করব। আমাদের পরিচয় হলো আমরা লাশের কি তবে কোন ব্যক্তির সাথে, কোন আলেমের সাথে, কোন দলের সাথে, ওদের সাথে আমাদের বিরোধ, আমাদের বিরোধটা হলো শিরকের সাথে বেদাতের সাথে। আমরা শিরক পছন্দ করি না, বেদাত পছন্দ করি না, এই জন্য আমরা আমাদের পরিচয় হলো আমরা লাশেরকি লাভি, আমরা শিরক করবো না, বেদাত করবো না। যেখানে শিরক বেদাত আমরা সেখানে, যেখানে তাওহীদ আছে আমরা আছি সেখানে, যেখানে সুন্নাহ আছে আমরা আছি সেখানে। এই জন্য বেদাত মুক্ত বাংলাদেশ, এটা কি দরকার আছে কি নেই, বেদাত মুক্ত বাংলাদেশ আমরা চাই। একটু আগে আমাদের সাহেব একটা মুসলমান হাফেজাহুল্লাহ দোয়া করতেন, তার দিনে আলোচনা করতেন যে বাংলাদেশে দলের চাষ করে, জামাতের চাষ করে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বেদাতেরও চাষ হয়, মতন চাষ করে যেরকম ঠিক বাংলাদেশের বিভিন্ন এলাকায় এলাকায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিভিন্ন রকমের বেদাত চাষ করে, বেদাত প্রবরণ হয়, বেদাত সবাই নতুন নতুন করে আবিষ্কার করে। এবং যিনি যত নতুন নতুন বেদাত আবিষ্কার করতে পারেন তিনি তত জনপ্রিয় হন এলাকায় এলাকায়। সবাই চেষ্টা করে যে দুই একটা নতুন নতুন বেদাত আবিষ্কার করা যায় কিনা, যদি আবিষ্কার করা যায় তাহলে তিনি অনেক জনপ্রিয় বলেন। আমাদের এলাকায় এক হুজুর যে আসছেন, যে এই হুজুর এত সুন্দর করে মিলাদ পড়াতে পারে ভাই, এরকম হুজুর খুব কমে দেখছি। অর্থাৎ উনি নতুন চাষ করছে, নতুন কিছু আবিষ্কার করতে পারছে যারা আপনার, তারপরে আপনার তারাবি, তারাবি যদি জোরে পড়াতে পারে, থ্রি জি বা ফোর জি বা ফাইভ জি গতিতে যদি চালাতে পারে ভাই, এলাকায় যে আজকে এক হাফেজ হোসেন আমাদের মসজিদে আসছে, গরম হাফেজ, একেবারে 30 মিনিটে তার আবিষ্কার, আর এক জায়গায় তো একটু আস্তে আস্তে পড়ে সময় বেশি লাগে। ওই কি হাফেজ আসছে, সব ঠান্ডা হাফেজ, এই হাফেজকে কাজ হবে না, এত দীর্ঘ সময় তার অভিমানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করতে পারবেন তত বেশি সময়। এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে এই তারাবি করতেও যিনি নতুন কিছু আনতে পারেন, নতুন বেদাত করতে পারেন, তিনি কিন্তু খুব গরম হাফেজ। এরকম বেদাত নতুন কিছু করতে পারলে কোন জায়গায়, নতুন নতুন আবিষ্কার করতে পারলে তিনি বড় হুজুর, তিনি বড় বুজুর্গ, তিনি বড় বক্তা। এই জন্য বক্তা ভাইয়েরাও নতুন নতুন জিনিসের আমদানি করে, নতুন কিছু না করতে পারলে তাহলে উনি বড় বক্তা হতে পারেন। আজকে এক নতুন ওয়াজ শুনছি, নতুন নতুন ওয়াজ, সেটা আপনাদেরকে শোনানো দরকার। একজন বড় বক্তা বাংলাদেশের, নাম করা, নাম বলার আগে চিনবেন, যা হাদিয়া সবচেয়ে বেশি, এবং হেলিকপ্টারে করে যেতে হয়, তিনি বায়াত করতেছেন, তার বায়াতের মনোযোগ দিয়ে শুনছি আজকে থেকে আল্লাহ। তিনি বলতেছেন আল্লাহর একজন নবী রাস্তা দিয়ে যায়, তখন এলাকার লোকেরা বলতেছে হুজুর একটা সাপের আক্রমণে, সাপের ভয়াবহতা, সাপের নির্যাতনে আমরা এলাকায় খুব কষ্ট পাইতেছি, আল্লাহ নবী সাপের ডাক দিল, ও সাপ এদিকে আয়। হুজুর ডাক দেওয়ার সাথে সাথে সাপটা হুজুরের সামনে চলে আসছে, বলতেছে এই সাপ তুই এরকম এলাকার মানুষকে কষ্ট দিস কেন, তুই আমার কাছে মরিদ হইয়া যা। আপনার হুজুর আমি আপনার কাছে মরিদ হইয়া গেলাম, বায়াত নিলাম, মরিদ হয়ে গেছি। তো খবরদার তোর শবক দিয়ে যাচ্ছে, কোনোদিন মানুষের কাম দেয়নি না। তুই যদি শবক পালন করা হস তবে আমি খেলা কত দিব, সাপের খেলা কত দিব। শবক তো দিতে দিচ্ছে সাপকে, সাপের কিছু শবক পালন করতে তোরে আমি খেলা কত দিব, তোরে বিষ সাপ বানাবো। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ ওই রাস্তা দিয়ে আরেকদিন যায়, দেখে সাপটা রাস্তার মধ্যে শুয়ে গেছে। সাপের একটা কিনে তুই আমার সবক পালন করছ কিনা, মানুষের কাম দেয়নি না কিন্তু মানুষের দেখলে ভয় লাগাইবি, এটা কি তোর বলে দিতে হবে নাকি? একটু চিন্তা না রাখবি আর খুশ করে উঠবি, মানুষের একটু হুমকি ধমকি দিবি, ভয় দেখাবি। সবচেয়ে মূর্খতা শুধু সবচেয়ে মিথ্যা, তবে এত বড় বক্তা সারা মিথ্যা প্রয়োগ করা যাবে না, এটা সাহেব খেলা। এটা তো বলতে হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য নয় ঘটনা, অবস্থান হলো কবিরা গুনা আর সেরেকের মাঝখানে বেদাতের অবস্থান। অর্থাৎ কবিরা গুনাহ চাইতে বড় শিরকের চাইতে ছোট, এইখানে বেদাতের অবস্থান না। কিন্তু অনেক সময় বেদাত শিরকের উপরে চলে যায়, উপরের উপরে চলে যায়, এগুলা এক ধরনের উপরি বেদাত, শিরকি বেদাত। এই আহলে কোরআনের একটা বেদাত, আকীদার বেদাত বাংলাদেশে ভয়ঙ্কর আকারে দাঁড়াচ্ছে। আরেকটি এর সাথে যোগ হয়েছে, হাদিস শুধু ওইগুলোই মানা যাবে যেগুলো আকলের সাথে সামঞ্জস্য হবে। আকলের সাথে যদি হাদিস সামঞ্জস্য না হয়, আকলে যদি না মিলে, তাহলে হাদিসের সনদ সহি হলেও ওই হাদিস মারা যাবে, এটা আর খাত না। এবং অনেক কোরআন রিসার্চ সেন্টারের নাম দিয়ে এই ফেতনার জন্ম দেওয়া হয়। সেখানে বলা হয় যে কোরআন মানতে হবে আর হাদিস সনদ সহি হলেও যদি তা আকলের সাথে বিবেকের সাথে না মিলে তাহলে এই হাদিস মারা যাবে, এটা আর খাত না। আরেক নতুন ফেতনা হলো মেথডের ফেতনা, কোয়ান্টাম মেথড, অমুক মেথড, তমুক মেথড, এগুলো এক একটা নতুন নতুন বেদা, নতুন নতুন দিক বানাইছে এরা, বিভিন্ন ধর্মের সংমিশ্রণে ঝগড়া ঝুঁচুরি এক একটা দিন এক একটা ধর্ম বানাইছে। এগুলো দিন এলাহির মত এক একটা ধর্ম, হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, বৌদ্ধ থেকে, ইসলাম থেকে, চারিদিক থেকে কিছু কিছু নিয়ে নতুন একটা ধর্ম বানানো হয়েছে। এরকম বিভিন্ন মেথডের নামে নতুন নতুন দিন, এভাবে প্রতিনিয়ত বাংলাদেশে নিয়মিত বেদাত তৈরি হতেই আছে, হতেই আছে। এই জন্য বেদাতের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, লাগাম টেনে না যদি বেদাতের, একদিন পুরা বাংলাদেশ বেদাত ছেয়ে যাবে, সেখানে আর সন্তান খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে যে কোনো সুযোগে যে কোনো পাক দিয়ে বেদাত ঢুকে যেতে পারে। এই জন্য বেদাত থেকে দূরে থাকতে হলে, বেদাত থেকে বাঁচতে হলে কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো আমাকে করতে হবে আর এই জিনিসগুলো আমাকে ছাড়তে হবে, তাহলে বেদাত থেকে দূরে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথমে আমরা আলোচনা করব বেদাত থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো করতে হবে, তারপরে আলোচনা করব বেদাত থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো ছাড়তে হবে, যে জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বেদাত থেকে দূরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো করতে হবে, এক নম্বর লাগবে তাকওয়া আল্লাহে আজ্জা ওয়া জাল্লা, তাকওয়া লাগবে, আল্লাহ ভয়। তাকওয়া অন্তরে যদি না থাকে তাহলে বেদাত থেকে বাঁচা যাবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহর ভয় থাকলে তিনি যত সুন্দর যত হাসানা বেদাত হোক না কেন তিনি বেদাত করতে পারবেন না, তিনি দেখলেই বুঝে ফেলবেন যে এটা বেদাত, তিনি চিহ্নিত করতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে 29 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ذُنُوبَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া যদি তোমার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া পুরস্কার হিসেবে তোমাকে তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফুরকান দান করবেন, সুবহানাল্লাহ। এক নম্বর কি দিবেন, পার্থক্য করার জ্ঞান, হক এবং বাতিল চিনার জ্ঞান, নৌ রকম ঝোলবাদ চেনার জ্ঞান, এটার নাম হল কর্কাম। তাকওয়ার ভিতরে থাকলে আল্লাহ তাকে কর্কাম দিবেন, কর্কামের মাধ্যমে সে চিনতে পারবে এটা বেদাত। অনেক বড় আলে বেদাত চিনতে পারবে, বেদাত থেকে পায় মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসূলের সাথে ছিলা নাকি? হ্যাঁ, তুমি রাসূলের সাথে ছিলা, তুমি তো বেদাত। তারপরে তো মিয়া দাঁড়া দাঁড়া মাইকে বাস করো, এটাও তো বেদাত। এটা রাসূলের সাথে ছিল নাকি? এতে প্যান্ডেলের ভিতরে বসতো, এটাও তো বেদাত। এরকম বিদায় করে হজর দাও, এটাও তো বেদাত। এসি মসজিদে নামাজ পড়ো, এটাও তো বেদাত। মানে বেদাত ছিলেন চিনতে পারবেন, বড় আলম সেগুলো বেদাত চিনতে পারবেন, কারণ ভিতরে তাকওয়া নেই। বাংলাদেশে ছোট হুজুর নাই, বড় হুজুর বেশি, এই জন্য বেদাত বেশি। ছোট হুজুর আছে, বাংলাদেশে কোন ছোট হুজুর নেই। আপনার সৌদি আরবে মুক্তি খুঁজতে কয়জন পাওয়া যাবে? অল্প কয়জন মুক্তি আছে। বাংলাদেশে হাজার হাজার মুক্তি, প্রত্যেক গ্রামে গ্রামে মুক্তি আছে, আছে না? তাহলে এদেশে বড় হুজুর বেশি, সব বড় হুজুর। আপনি একটা মাদ্রাসা যে খুঁজবেন, ভাই আমি একটু ছোট হুজুর খুঁজতেছি, কে আছে দেখান তো? না, আমাদের এই মাদ্রাসা তো ছোট হুজুর নেই, সব বড় হুজুর। একটা মসজিদের ইমাম খোঁজেন যে এখানে ছোট ইমাম, ছোট হুজুর কোন মসজিদে আছে একটু দেখান তো? না ভাই, আমাদের এদিকে কোনো ছোট হুজুর নেই, সব আমরা বড় হুজুর। এই জন্য বড় হুজুরের দেশ বড় বেদাতের দেশ। কারণ বেদাত কোন সাধারণ লোকের আবিষ্কার করে না, বেদাত আবিষ্কার করে কারা? বড় হুজুররা। কারণ বড় হুজুরের না করলে মানুষ কিন্তু এগুলো করবে না। তাবিজের আবিষ্কার করছে কি ছোট ছোট হুজুরেরা? তাবিজের বই লিখছে বিরাট বিরাট হুজুরেরা, তাবিজের বড় বড় বই লিখছে। এগুলো কিন্তু ছোটখাটো হুজুরেরা করে না, বড় বড় হুজুরেরা তাবিজের কিতাব লিখছে, রুহানি তাবিজের কিতাব, বিভিন্ন রকমের তাবিজের কিতাব। এত বড় আলেম তারা তাবিজের কিতাব লিখছে, তারা তাবিজ দেখে গেছে, আর তোমরা বলিয়ে এগুলো সেরে কোথায় বলে দিলেন যে শোনো শিশুদের জন্য, শিশুদের জন্য যদি জায়েজ হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহত্তর নাতি হাসান আর হুসাইন রাদি আল্লাহু তাআলা আনহুমা দুজনের এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 5 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাহলে তুমি বুঝে গেছো, যেহেতু তুমি প্রশ্ন করতেছো এটাই মামাবানি রহমতুল্লাহ করছেন কিনা, হাফিজের বিষয় আছে কিনা, তাহলে বোঝা যাচ্ছে তুমি লাঞ্ছিত হয়ে গেছো। অর্থাৎ এখলাসের সাথে হক অনুসন্ধান করতে দিবে না। কেউ যদি এই বন্ডের সীমানা থেকে বের হয়ে এখলাসের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হক অনুসন্ধান করে, সে অবশ্যই হকের সন্ধান পাবে। তা আল্লাহ ওয়াদা আমি তাদেরকে অবশ্যই হেদায়েতের রাস্তা গুলো দেখাই। তিন নম্বর এতদিন পর্যন্ত করাই আছে, এখন যদি বলি যে এটা হাদিসে নাই তোমরা এত দূর পড়াইছেন কেন? এবার হুজুরের জন্য আসল করব, এতদিন আপনি এটা করেছেন কেন হাদিসে নাই? এখন কোন হাদিসে নাই এতদিন বুঝেন না? মরিদেরা উল্টা মারবে, মরিদেরা বোকা দিব যে হুজুর বোকা হয়ে গেছে। একদিন এমন হুজুর ইন্ডিয়া থেকে আসবে বাংলাদেশে, এক হুজুরের সাথে মোনাজাত করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চলে যাবে, তাই তো না? এখনকার হুজুর এটা এখন মোক্তা, হুজুর এটা নাস্তিক, হুজুর এটা কাফের। একজন কাফের নাস্তিকের সাথে মোনাজাত করার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষের এখানে ডাকতে কেন? ওসবই বুঝেন না, হুজুর এটা কাফের, হুজুর এটা নাস্তিক, হুজুর এটা মোনাফেক, হুজুর এটাকে হঠাৎ করে নাস্তিক হয়ে গেছে নাকি? এটা যেগুলো লিখছে, যেগুলো কথা বলতেছেন, এগুলো তো আরো 10 বছর 15 বছর আগে থেকে লিখতেছেন। তো এত বছর পর্যন্ত উনি এত বড় বুজুর্গ আল্লাহর নবী, হঠাৎ করে আপনার সাথে কি মনে হয়েছে? আর এখন উনি কাফের পাশে নাস্তিক হয়ে গেছে। এটা তো আমরা সহজে বোঝা যায়। এই মানুষগুলো এক কদিন আগে ডাক্তার জাকির নায়েক হাফেজ আল্লাহকে বিভিন্ন রকমের কথা বলছে, তাহলে এটার অভ্যাস হইল যার সাথে তার মিলবে না, যার সাথে তার মতের মিল হবে না, যারা তার মরিদ হবে না, যারা তার কথা শুনবে না, তার বিরুদ্ধে তারা এই জাতীয় কথা বলে, এটাই তার অভ্যাস। এটা তারা প্রমাণিত হয় না? একেবারে বোঝা যায় যে এখন যে যেভাবে তারা বলা বলি করতেছে, সে কিছুদিন আগে একই রকম ব্যাপার আছে। ওয়াজ মাহফিলে আর কোনো ওয়াজ নসিহত না, খালি একটা, খালি জাকির নায়েক, জাকির নায়েক, জাকির নায়েক। চিন্তা করে শোনা করতে হবে। চিন্তা গবেষণা না করলে আপনার বেরাতি না হবে। যেমন আপনার সামনে কোরআনে কারিমে একটা আয়াত শোনা দিল, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে নূর আসছে, কিতাব মুবীন আসছে। দেখেন আমার নবী নূরের তৈরি, আল্লাহ কোরআনে বলে দিছে। এখানে কোরআন কারিমের আয়াতে নূর তৈরি বলছেন, একটা পাওয়া একটা মূর্খ বুঝবে। এখানে আল্লাহ বলছে তোমাদের কাছে নূর আসছে আর কিতাব মুবীন আসছে। এখানে নূরের ব্যাখ্যা, নূরের পাশে কিতাব নবী। আর যদি নূর ধরি আমরা, আর নূর আলাদা কিতাব নবী আলাদা, তাহলে নূর দ্বারা কেউ বলছেন এখানে ইসলাম বোঝানো হয়েছে। অনেক সাহাবী ব্যাখ্যা দিচ্ছে, কেউ বলছেন এখানে নূর দ্বারা কোরআন কে বোঝানো হয়েছে। তিনি বলছেন নূর দ্বারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে। এখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূর, কিন্তু আল্লাহ কেন নূরের তৈরি বলেন নাই? নূর তো আমরাও নূর, আপনারা নূর না? আপনারা কি নূর নাকি নূর না? মসজিদে যাওয়ার সময় আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, আল্লাহুম্মা জাআল লি নূরা ওয়া জাআল লি নূরা। হে আল্লাহ, মস্তককে নূর বানায় দাও, কলব নূর বানায় দাও, কান নূর বানায় দাও, উপরে নূর, নিচে নূর, দাঁড়িয়ে নূর, বামে নূর, সব আমার পুরা বডি নূর বানায় দাও। সুবহানাল্লাহ, দোয়া করি না প্রতিদিন? তাই আমরা দোয়া করলে কবুল হয় না, দোয়া কি কবুল হয় না? হয় না। দোয়া যদি কবুল হয় তাহলে আমরা তো মাথা থেকে পাবো সব নূর, কি বলে নূর না? এটা স্বীকার করা না, নূর না পারা। নূর বলে কি আমরা নূর তৈরি, নূরের জিনিস নূর তৈরি হয়েছে। এখন কোরআন সুন্নাহ নিয়ে যদি এত তাফাক্কুর না করে, তাদাব্বুর না করে, তাহলে বেদাতি না পারে। আয়াতে কিন্তু নূর বলা নাই। আচ্ছা একজন আসি কয় শোনেন, আল্লাহ নবী পড়া নাই, আল্লাহ নবী জিন্দা পড়ে পেয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালা ইল্লা তাশুরুন। আমল করছেন কিনা যদি তারা আমল করে ভোজের জীবনে কোনোদিন একবার তারা এরকম সবাই মিলে পাখি বন্ধ করে অলদের দিকে খেয়াল করে সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করছেন কিনা আমাদের ক্ষেত্রে যদি না করে তাহলে এই আল্লাহ খেতে পারবে

সেই প্রোগ্রামকে সফল করার জন্য সেখানে আপনারা কঠিন মজবুত থাকতে হবে, নিজেদের ভিতরে দলাদলি করা যাবে না। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়ে আমি আমাদের এই সম্মানিত সারদী মহাজের একজন সম্মানিত সাহেব আমাদের সামনে বসা আছেন, তিনি আমাদের বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ আমাদের এই মহাজের অনুসারীদের সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রিয় ব্যক্তি। আলো পাক্তার হায়াতকে দীর্ঘায়িত করে দিন, আলো পাক্তার এলেন আমলকে দীর্ঘায়িত করে দিন, তিনি সহ আরো যে সকল ব্যক্তিরা বর্তমানে ওলামায়ে কেরাম সাহেবরা আছেন, যাদের কথায় এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ সালাফি মানুষের ভাই বোনেরা উঠাবসা করেন, তাদের মধ্যেও একটা কঠিন ঐক্য দরকার। এবং এই ঐক্য না থাকলে আগামী দিনে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদেরকে, এটা খেয়াল রাখতে হবে। যারা মাঝে মাঝে এই দাওয়াতের কাজ করতেছেন তারা দেখতেছেন, হারে হারে পাচ্ছেন যে সমাজের সব বেদারপন্থীরা আহরণ বেদারা বর্তমানে এক মঞ্চে এক জায়গায়, সেই জায়গায় আমরা যারা তাওহীদের পক্ষে সুন্নতের পক্ষে তারা এক মঞ্চে এক জায়গায় আসতে পারবো না কেন? আমাদের দলীয় সংকীর্ণতা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসে যে আমাদের কোন দল নাই মত নাই, একটাই মত, আমরা তাওহীদের পক্ষে সুন্নতের পক্ষে, আমরা শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ছেড়ে উচ্ছেদ করবো, বেদাত উচ্ছেদ করবো। এই ভিত্তিতে আমাদের সবাই ঐক্য দরকার। কিন্তু এটা দুঃখজনক, বিভিন্ন এলাকায় গেলে আমরা দেখি প্রথমে জিজ্ঞাসা করে ডক্টর ইমাম হোসেন কি জমিয়তের না আন্দোলনের না কিসে কোন ফেরকা আস্তাল, ডক্টর ইমাম হোসেন সেখানে যে কথা বলবে সেটা জমিয়তের না আন্দোলনের না, সেটা সকল মুসলমান এবং জমিয়তের বিরুদ্ধেও না আন্দোলনের বিরুদ্ধেও, বরং এই কথাটা সবাই পক্ষে, কারণ জমিয়ত আন্দোলন সবাই চায় এই দেশের তাওহীদ সুন্নাহ, এই দেশ থেকে শেরিকতা দূর করতে চায়, ওইদিন অনুসরণ চায়, সবাই উদ্দেশ্য তো একটাই। তাহলে ইমাম হোসেন কোন দলের এটা খোঁজার দরকার কি? ইমাম হোসেন কি বলে, ইমাম হোসেন কোন আকীদা কোন মাযহাবের, এটা বড় বিষয়। এই ভিত্তিতে আমি সবাইকে অনুরোধ করব যে এই বেদাতকে বাংলাদেশ থেকে দূর করতে হলে আমাদের ভিতরেও সব বেদাতের ভুলে আমাদের ঐক্য থাকতে হবে, না হলে এই কঠিন পরিস্থিতি গুলো আগামী দিনে মোকাবেলা করা আমাদের জন্য অনেক কঠিন হবে। কারণ আপনি সব জায়গায় দেখবেন সব বেদাতপন্থীরা আস্তে আস্তে দিন দিন দিন দিন কাছে আসতেছে, এক হতেছে, সেখানে সুন্নতপন্থীরাও আহলে সুন্নাহরাও ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে পয়েন্টটা আমি তোমার শেষ করে দিব সেটি হলো যে সবসময় নির্ভরশীল হতে হবে সহি কোরআন ও সহি হাদিসের উপরে, কোন ধর্মাজির কারণে জাহালতের কারণে দৈহিক এবং মধু হাদিসের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। দৈহিক হাদিসের মধু হাদিসের উপরে নির্ভরশীল হলে তাহলে সে রাত থেকে বাঁচা হবে না। আমাদের দেশের একজন বড় আলেম যিনি লক্ষ লক্ষ আলেমের নেতৃত্ব দেন, তিনি একটি বক্তৃতায় বলতেছেন, ও সালাফিরা তোমরা খালি সহি হাদিস মানো, সহি হাদিস মানো, তোমরা আলেম হিসেবে দেখেন আমরা সহি হাদিস মানি, দৈব হাদিস মানি, সব মানি, আমরা তো তোমাদের থেকে বড় আলেম হাদিস। দেখেন একজন এরকম ব্যক্তি তিনি বলতেছেন আমরা সহিও মানি, দৈব মানি, সব হাদিস মানি, আমরা তো বড় আলেম হাদিস। তাহলে এই জাতি আর বেদাত থেকে মুক্ত হবে কিভাবে? এই জন্য আমাদেরকে সবসময় যে খালি হাদিস পাইলে গ্রহণ করা যাবে না, হাদিসটা সহি কিনা এটা কোন পর্যায়ে কি এগুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন বেদাত মুক্ত শেরিক মুক্ত বাংলাদেশ আল্লাহ পাক বাংলাদেশ হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক এই জামিয়া সালাফিয়া দুদিনের ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করেন।